শোনো শোনো ও ভাই শোনো শোনো, ওই নামাজ পড়ে দেখো না সুখ মেলে কি মেলে না, রোজা করে দেখো না দুঃখ মেটে কি মেটে না, নামাজ রোজা ফরজ খোদা করে যে ওই পাঠালেন, করলে কাজা হবে সাজা কোরআন তা বলিলেন। শোনো শোনো ও ভাই শোনো শোনো, ওই সজদা করে দেখো না খোদা খুশি হয় কিনা, শেহের খেয়ে দেখো না হৃদয় ভরে যায় কিনা, নামাজ রোজা ফরজ খোদা করে যে ওই পাঠালেন, করলে কাজা হবে সাজা কোরআন তা বলিলেন। শোনো শোনো ও ভাই শোনো শোনো, স্বার্থ নিয়ে টানা টানি করছো কেন হায়, অহংকারী ভরে গেছে সারা দুনিয়ায়, মুখে দাড়ি মাথায় টুপি লাগিয়ে বেড়ায়, মনে যে তার বিষের ছুরি বোঝা নাহি যায়, জায়গা জমি নিয়ে কেন ভয়ে ভয়ে হয় লড়াই, গাড়ি বাড়ি দেখিয়ে কেন শুধু করো হাম্বড়াই। শোনো শোনো ও ভাই শোনো শোনো, ওই অহংকারী হয়ো না খোদার লানত দেখো না, অতি লোভ করো না কিছুই গড়ে যাবে না, ধন দৌলত আখেরাতে কিছুই কাজে আসবে না, সেখানেতে হিসেব হবে কত নেকি আর গোনা। শোনো শোনো ও ভাই শোনো শোনো, পয়সা আছে হজ করেছো চিন্তা তোমার কি, পাড়ার লোকে ভুখা আছে তা দেখেছো কি, তোমার গায়ে মখমলের ওই চাদর দেখি, পড়ছি যে ওই শীতে কাঁপে তা দেখেছো কি, দিয়ে ঢাকা জমিয়ে টাকা রাখবে কত বলো আর, শোনো নাকি কোনো দিন ওই গরিব দুঃখীর হাহাকার। শোনো শোনো ও ভাই শোনো শোনো, ওই জাকাত দিয়ে দেখো না ফরজ আদায় হয় কিনা, সাদকা করে দেখো না গরিব দুঃখীর পাও না, এমনি মেহবুব এত বেশি নিজের কথা ভেবো না, স্বার্থ ত্যাগে সবার আগে ছুটে তুমি চলো না। শোনো শোনো ও ভাই শোনো শোনো, ওই নামাজ পড়ে দেখো না সুখ মেলে কি মেলে না, রোজা করে দেখো না দুঃখ মেটে কি মেটে না, নামাজ রোজা ফরজ খোদা করে যে ওই পাঠালেন, করলে কাজা হবে সাজা কোরআন তা বলিলেন। শোনো শোনো ও ভাই শোনো শোনো, ও ভাই শোনো শোনো।